بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. باب في محظورات الإحرام. إحرام ما جه هذا محظورات هسه زينر غورين فاره إيش زينر بيان ما جه أنا رأي منتهى حضر إلهم. ثلث خدوم محظورات هسه بدائم بديم بيجون الله بليه ره مانا إن غورين فاره بدائم جو غورين فاره بديم جو غورين فاره إحرام الله تمام ده. أرهدوك محظورات هسه شو ده بدائم الله خاص إلا هدوك هسه. ثلث بيجون آية أنا رأي بتوتة غوري ذكر غوريهم كلا لامبا ذكر غوري برد هسه شموه الدنيا بتوتة غوري ره بين دي طلب غوري رئيس هذا فلشروا مجى إزالة شعر الرأس بحلقين أو غيره بحلقين أو غيره ما يفهمون ما ركبين دي ما تصلوره عسينا فاريبو خدينا فاريبو ذي خلاص طريقة ليه إحرام الحالة مجى الله القرآن ما ذكر جي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدية محله ذي خلاصكم مجى تبي إحرام ويدوي لي وشدو يهما هذا ضرورة ربنا ورجع رافع الدولة غريب غريب كلا ضرورة تبيه المحظورات. الله يقرأنا ما هو فمن كان منكم مريضا أو به أذى من رأسه فبدية من صيام أو صدقة أو نسك. الله تبارك وتعالى يا رب الجنور شريعة المسلمين مسلم بزير عمل غريب الله توفيق تو. تقولي بعدين ما تصل إيران قام ماذا زيدون كشك الله سي خنق كان كشيء نري إيران هم بجندا سي مانا. যদি আরা ইহরাম বানিয়ে দিলে ইহরামের হালত মাঝে ইয়ার বাদে দুই নম্বর মাঝে তাকলিমুল আবাফের নখ কাড়ন আতন নখ টেঙ্গ নখ ইনরে খাড়ি ফেলন আও হাড়ি ফেলন দেখুন সকল মাঝে লই ফেলন ইহরামের হালত মাঝে ইন মানা যদি কোনো কমছে পে দুঃখ পার নখ কান উড়ি গিয়ে গেল দুঃখ পার হে তোমার কেন করিব এলা ভালে বেরিব কেলা দুঃখ আর দিতে লওয়া আর জরুরত তো বিফিল মাহদুরাত জরুরতের বিনা ওর লাভালে বেরিব তিন নম্বর মাঝে ইস্তেমাল তিব খুশব ইস্তেমাল করেন এহরাম মিদি বাদে এহরামের আগে কোনো অসুবিধা নেই লেকিন এহরাম মিদি বাদে খুশব ইস্তেমাল করেন মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছি লাইল বসে সব মসহ জাফরান ওলা ওয়ারস হিলা মানে খর দিনে মাঝে খুশব লাগাই ইন দাসে ইস্তেমাল করেন মানা হিলা খুশবর চিজ সকল ইস্তেমাল করেন এহরামের হালতের মাঝে ইম মানা যেজন খুশব চিজ সকল আছে হাত্তা খানা মাঝে দোয়া খুশব চিজ আছে ইস্তেমাল করে খন না মানা তিয়ার বাদক মানুষ দাসে আরফা মাঝে এরামন হালত মাঝে মরি গিয়ে গো এবার দাসে রাহেলা তুন সোয়ারে তুন ফরিয়ারে এবার সোয়ারি দাসে উরাম ফরি মরি গিয়ে গই তিবারে গোসল দিবসের মাঝে কফন দবন গরিবের মাঝে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকরিবু হু তাইবান এবার দাসে তোরা খুজবে না লাগাইয়া হ্যাঁ মারা গজ অনরা হইবার কফন দিবসের মাঝে কফন ওরা খুজবে দে না নে এনে আদতান মরি গিয়ে গেলে ওইলে এবারে নদীতে মারা গজি খেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ইন্নহু ইউবাআথু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান ইয়াওমাল কিয়ামা ইবারে আল্লাহ ইয়ে তলবিয়া ভরে ভরে এরা কি করিব বাস করিব তুলিব ইবা এহরামের হালত মা তুলিব এটা আল্লাহ বলি আর তুলে ভাইন এহরামের হালত মা যে খুজব লাগন খুজব ইস্তেমাল করেন খুজব হুমানি বেগম মানা ইয়ার বাদে আকদুর নিকাহ নেকা গরন গড়াই দেন আর জনাতা নিদাল্লা গড়াবন মায়ে হইন মর পেন বেগুল্লা বলি মানা يا رسول صلى الله عليه وسلم حديث ما بيان جي لا ينكح المحرم ولا ينكح ولا يخطب يبقى مسلم الحديث بود من جي حيلا غور دويلا بود الله حتى صحيح هذه صراحه ناس حديث ما جي ما نا تيار بعد دي تو بعد كوني غور دويلا يعني اللي نك فاس ديو نك يو فاس جي بار برغرا ور فاس نمبر محظورات دي المباشره لشهوه بتقبيل او لمس او ضم او نحو ذلك নিজের বৌলেরে মুবাশারা করা নিজের বৌলেরে হামবিস্তর হওয়া সোমা দেওয়া এনরে সিবিদরা হনকান গড়া আরিয়া শাহওয়াতের সাথে ইমবে গুণ মিনাল মাহদুরাত ইয়ার বাদে সনমর মা জেমা করন এবে ডাইরেক মিয়া বিবি হামবিস্তরন মিলাওয়াট করন মানে চলে পাইন যখন কো মানছি নিজের বৌলেরে জেমা গজি হজম মাঝে এহরামর হালত মাঝে এবার দুই সুরত এক সুরত এই যে تحلل الاول اغتو ذات كي غري بلاي جما غري بلاي تحلل الاول اغتون يعني فطر ماري بار اگے فويلا دين فطر ماري بار اگے دے ماتا ري بار اگے گجي دويلي ہت مادے مانشی با تو فی دیا دیا ہوری ہو اوگا گورو دگرا جے ہوری بندر کو جما دگرا رے مکر فقیر مسکین کر ہوا ہلا ہوری بے ہائی نہ ماری যে নম্বর মধ্যে হজ যাবে হ্যাঁ বছর হজ যাবে তো কে যাবে ফাঁসে যাবে বাতরে যাবে এবার তো হজ ও পুরা গড়া ঘুরব এবার হজ মা থাকিব বাদ আইদ বছর কদা দিব লাগবে আইদ বছর মিয়া বি দুজনে হজ বারে কদা দিব যদি তাহলে লওয়ালার বাদ গুজি দইলে জানি যেমন রসল আকবর এবার পাথর মারিবে আদে পয়লা দিন পাথর মারিবে আদে গজ্জি দিয়ে পয়লা দিন পাথর মারজি বাদে মাতে আসছি তোয়াফ করিবার আগে তোয়াফুল হেফাজা দিবা আছে তোয়াফুল হাজিবা করিবার আগে কি গজ্জে জিমা গজ্জি তুলে হজ সইব লাকিন এবার তো দিয়ান হামগলা হল একাল দিয়ে গা সল ফিদিয়া দিয়া ভরিব মক্কার ফকির মিসকিন করে খাবা ভরিব এখানে মারিব ইয়ার বাদে মক্কার হুদুদর বাইরে নিলে রে আব্বারে হেরাম মাদিয়া রে আয়ারে মানুষ এবার তুন তোয়াফুল হেফাজা দিবা আছে তোয়াফুল হাজিবা করা হল ইয়ার বাদে হান নম্বর মাহবুরাত হইদে কতল সৈয়দ তো এহরা মানি দে মানছে নিজে বাজিও শিয়ারি করে নেভারে দিন দুনিয়ার ওর জানোয়ার ক্লাসেই না এনে সৈদলবার আর জনেরও দেখা দিয়ে নেভারে এবার লাই শেয়ার করে নেভারে এবার শেয়ার করে যদি খাই নেবারি বুঝলি এত মহন এবার এহরাম মা করছিল এবার শেয়ার করে যদি খাই নেবারি আমি এতে শেয়ার শিয়ারি করছি দিন খাই নেভারি হারাম হয়ে যাবে বুঝি এবার নিজে বাজি করছি আর জনলার তো হারাম হয়ে যাবে আমান আল্লাহ মানা করছি وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي اليه تحشرون الله ما نغجي ترى هنا من حالته ما دي شيار نغجو ان الله تبارك وتعالى ما نغجي يربا دي يا اخواني واحبابي الكرام مرت بند الله خدن داس كي اس خاص محظورات اس هر وتر نمبر ما جي ماثاره زافاي بلون ماتماتيك كميدون فور ميدون অনেক কাজ যে মাথারে যাবে এখন কিয়া আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয়ে দেখি যে মানুষ আরফ মাঝে মরি গিয়ে গই মোহরেম রাহেলা তুফরিয়ারে নিজের সুয়ারি তুফরিয়ারে এইবার বাবত হতে এক্সিলু হু বিমাই ওসিদির ওয়াকফিনু হু ফি থুবাই ওয়ালা তুকাম্মিরু রাসু আই লা তুগাত্তু ইবা মুত্তাফাকাল হাদিস রাসূলের মানা গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তোমরা ফানিরে সিদির লিয়ার এবার দুও এবার দিয়ান খর মাঝি বারে কী করে কফন দো এবার মাথা ধাবাই নেদ মাথা নগুড়াইও মানা গজ্জি কেলা ইমন কেয়ামা এবারে কী করিব আল্লাহ এদা আছে এহার আমার হালতাম মাঝে তুলিব হই হেত লাভাই আইন সাইও মাথা ঘুরি ফেলাবে বহুত মানুষ হেঞ্জিলা করে দে দেখা যা হেঞ্জিলা আমি মাহদুরাত এহরাম আল খাস আলি রিজাল সিলাইয়া খর ফিদন সিলাইয়া খর ফিদন মানা মোহরম মরত পড়লা সিরিয়া খর ফিঞ্জন মানা মাই হইন ফিঁদিব মাই হইন লাগানো এর আমার খাস কর নাই যিনি তারা ফিঞ্জে সাফ সুতরা করে ফিঁদিব দেবো তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা গজি লা ইয়ালবিস আল কামিস লা ইয়ালবিস আল কামিস ওয়ালা আল আমামা ওয়ালা আল বারানিস ওয়ালা আল সারাউইল ওয়ালা আল খিফাফ ওয়ালা থাউবান মাসাহু জাফরান ওয়ালা ওয়ারস ইবনে মুত্তাফাক আল হাদিস ইনদাসে কামিসতি সিরওয়ালতি জুব্বতি দুটি হইছি জিন্স ফিঁজে দিয়া এর আমার হালাত ন দে অন্য হালাত মা ফিঁজে দিন এত মাঝে ফিঁজে দেওয়া মারি লেকিন হনুকু মানছি এহরাম ন ফাঁকিং করিব হিয়ান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আসলে বুঝি যারা দিন মা বেগুন রাস্তা হল আছে হনকে মুশকিলা নাই না ফরাত ওলা তো ফরিদ না ফালিয়ে মজবুরি নেই আল্লাহ নবী হতে মানলাম ইয়ে জিদ দেজারান ফালিয়েল বাস সারাউইল ও মানলাম ইয়ে জিদ না আলাইনি ফালিয়েল বাস খোফেন এভাবে মুত্তফাক আলাই হাদিস খনিকে যদি এহরাম নাম হতে সিরুয়াল ফিঁজ জুতা নাও ফদরে তুমি তোমাদের মৌজা ডাঁড়া মৌজা দিন দেয় আনি পারি মিদ কোনো অসুবিধা নেই কেলা তুমি মরি পারিবে না তোমার গামা ডুবতে পারিবে না না পারিবে সেটি সে তো লবাই আরা অনারা হজম মাঝে দেবের আগত হজের মশলা মশলি ইঞ্জরে শিখিয়ারে দন এনে যে বেশি জরুরি এম বেশি জরুরি বহুত মানুষের করে নজানে সঞ্চিতম মাঝে মুখালবত গিল্লি ফিদিয়া দিয়া হরিব খড়ে দুজা তারা হরিব খড়ে দা আছে ইনও নজানো সেতলা বলিয়ারে আর ভাই আইন আর মুরব্বী অকল হজর মশলা মসলি জানিয়ারে আল্লাহ বেগুন্দর হজ গরিবুল্লাহ তৌফিক দিয়ক আল্লাহ আলামু বিসওয়াব হনকান গলতি হইলে আল্লাহ তবারক ওয়া তাআলা মাফ করুক আর হন মশলা যদি জানা না দইলে সোয়াল গরি ফেরিবা আত্মীয় দূরে লমাস আনারা জোয়ার দিন বেদিন তবারক ওয়া তাআলা আর ওয়াটসঅ্যাপ নম্বর মা গরি ফেরিবা আর ওয়াটসঅ্যাপ নম্বর দিয়ে 0577633447 صفر خمسة سبعة سبعة ستة ثلاثة أربعة أربعة أربعة سبعة الله